الكريم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে দর্শে গত দর্শের জের ধরে মানুষের প্রতি সম্মান, মানুষের প্রতি সম্প্রীতি, ভাব ভালোবাসা, মায়া মমতা ইত্যাদি প্রদর্শনের জন্য যা কিছু করতে হয় সেই সম্পর্কিত কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজকের প্রথম হাদিস হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনাসের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত সঠিক অর্থে মুমিন হতে পারবে না, প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে অপরের জন্য তাই ভালোবেসেছে যা নিজের জন্য বাসে। আপনি যেটা ভালোবাসেন তা অপরের জন্য বাসুন। আপনি গরম পছন্দ করেন, করেন না, তো আপনি ঠান্ডা জায়গাটা নিয়ে অপরকে গরম জায়গাটা দিলেন, এটা হলো না। কি হলো? আপনি যেটা পছন্দ করেন সেটা। আপনি কি ওয়াদা খেলাপি পছন্দ করেন, যে আপনার সাথে কেউ ওয়াদা খেলাপ করুক কিংবা অঙ্গীকার ভঙ্গ করুক, চুক্তি ভঙ্গ করুক? তেমনি আপনিও অপরের জন্য সেটাই পছন্দ করুন যাতে আপনি খেতার সঙ্গে ওয়াদা খেলাপি করবেন না। আপনি কি চান যে আপনার বাড়ির মহিলার সাথে অন্য কোন পুরুষ এসে নষ্টি ভষ্টি করুক? তখন আপনারও উচিত যে আপনিও কোন বাড়ির মহিলার সঙ্গে নষ্টি ভষ্টি করবেন না। এইভাবে প্রত্যেকটা কাজ, যে কোনো কাজ, যে কাজ আপনি নিজের জন্য পছন্দ করেন না অপছন্দ করেন, সেই কাজ আপনি অপরের সাথে করবেন এটা খবরদার করবেন না, তাহলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। যেহেতু আপনি যেটা পছন্দ করেন সেটাই অপরের জন্য পছন্দ করতে হবে। আপনার ভাগে মনে করুন দুটো জিনিস এসেছে, একটা শক্ত একটা নরম। নরম জিনিসটা আপনি খাবেন আর দেখছেন শক্তটা আমি খেতে পারবো না। এখন নরম যে শক্ত জিনিসটা আপনি অপরকে দিলেন, নরম জিনিসটা আপনি বেছে নিলেন, আপনি যেটা পছন্দ করেন সেটা কিন্তু অপরের জন্য পছন্দ করা উচিত। একটা প্লেটে একটা মুরগি নিয়ে বসেছেন দুজন কি চারজন, সবাই পছন্দ করে ফ্যানটা খাবো, তাই না? কিন্তু আপনি যেহেতু নিজে পছন্দ করেন তখন উচিত হলো আপনার যে আপনি না খেয়ে আপনি অপরের জন্য বাড়িয়ে দেবেন, সবাই বাড়িয়ে দেবেন। এইভাবে নিজে যা পছন্দ করা হয় তা অপরের জন্য পছন্দ করতে হবে। এখন মনে করেন এমন অনেক জিনিস আছে যে জিনিস আপনি নিজের জন্য পছন্দ করেন না, অপরকে দিতে হয়। যেমন হাদিসে আছে কেউ যদি নিজের পুরনো জামা সাদকা করে, সাদকা সমান সাহায্য হবে। পুরনো জামা আপনি পছন্দ করেন, করেন না, এটা গরিব মানুষকে দিলে সেটা আলাদা কথা, ফেলে দেবেন, দিলে। আপনার বাড়িতে ফল ফ্রুট আছে, ফল ফ্রুট প্রায় নষ্ট হয়ে যাচ্ছে, আপনি দেখছেন যে দাগ ধরে গেছে, এগুলো আপনি খাবেন না, খেতে পারবেন না, সেইগুলো ফেলে দেওয়া যায়। আপনি যদি কোনো গরিব মানুষকে দেন, দেওয়া জমে যাবে না। আপনার বাড়িতে পার্টি ছিল, সেই পার্টিতে প্রচুর খানা বেঁচে গেছে, দেখেছেন এখানে খানাগুলো কি হয়, বিতরণ হয়, তাই না? এবারে আপনি হয়তো বলবেন না নিজেরা খাবে না, এটা অপরকে দিচ্ছে না, যেহেতু নষ্ট হবে সেহেতু যদি কারো উপকারে লাগে সেক্ষেত্রে এই হাদিস বলে ওইটাকে নষ্ট করা যাবে না, নষ্ট করা যাবে না। কখন এই হাদিস বলা যাবে? যখন আপনার কাছে দুরকম খাবার থাকে, একটা ফ্রেশ খাবার, একটা এরকম খাবার যেটাকে ঝোটা বা অবশিষ্ট বা খাওয়া এটো খাবার বলে, দুটো খাবার আছে কিন্তু ভালো খাবারটা সে নিজে খাচ্ছে আর খারাপটাকে আপনাকে দিচ্ছে, তখন বলা যাবে যে দেখো হাদিসে আছে যেটা তুমি নিজের জন্য পছন্দ করো না সেটা অপরের জন্য পছন্দ করো না। কিন্তু যে জিনিস আপনি পছন্দ করেন না সেটা অপরকে দেওয়া হবে না এরকম কথা নয়, বরং নষ্ট যাতে না হয় সেই রকম খেয়াল করতে হবে। মহান আল্লাহ বলছেন এ আবানি আদমা খুদু জিনাতে কুমিন্দা কুল্লি মাসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ওয়া কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো আর কি করো, খবরদার অপচয় করো না। সুতরাং অপচয় করা যাবে না। মোট কথা হলো আপনি নিজের জন্য যা অপছন্দ করেন অপরের জন্য তাই অপছন্দ করেন, নিজের জন্য যা পছন্দ করেন অপরের জন্য তাই পছন্দ করেন, তাহলেই আপনি প্রকৃত মুমিন হতে পারবেন। নম্বর দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, মানে তোমার জালেম অথবা মাজলুম, অত্যাচারী অথবা অত্যাচারিত দুই ভাইকে উভয় অবস্থাতে কি করো? সাহায্য করো, সাহায্য করো। এখন মাঝে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উনসুরাকা কাযালিমান আও মাজলুমান, জালেম হোক কিংবা মাজলুম হোক উভয় ভাইকে তুমি সহযোগিতা করো, সাহায্য করো। অত্যাচারীকে সাহায্য করো, অত্যাচারিতকেও সাহায্য করো। পারবেন সাহায্য করতে? যে অত্যাচারী তাকে কি করে সাহায্য করবে? অত্যাচারে না না না, তাহলে আপনি নিজে অত্যাচারী হয়ে যাবেন। তাকে কিভাবে সাহায্য করবেন? ফাকাল রাজুল, এক ব্যক্তি বললো, ইয়া রাসূলুল্লাহ আনসুরুহু ইযা কানা মাজলুমান, যখন সে অত্যাচারিত হবে মাজলুম হবে তখন তার সাহায্য করব। কিন্তু ইযা কানা যালিমান কাইফা আনসুরু, যদি সে জালেম হয় তাহলে আমি কিভাবে তার সহযোগিতা করব, তার সাহায্য করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহজুজুহু আও তামনাউহু মিনাল যুলম, যুলম থেকে তাকে বিরত রাখবে, যুলম থেকে যুলম করতে বাধা দেবে, এটাই হলো তার সাহায্য করা। যুলম করতে বাধা দিলে পরে সে নিজে তার লাভ হবে না, হবে না, সে জুলমের গোনা থেকে বেঁচে যাবে, আর সেটাই হবে তার প্রতি সাহায্য করা। তাছাড়া জুলুম, জুলমের উপরে সাহায্য করলে তো আপনিও জালেম হয়ে যাবেন। ওকে জালেমকে সাহায্য করার মানে হলো তাকে জুলুম থেকে, তাকে পাপ থেকে বিরত রাখবে, তাহলেই তাকে সাহায্য করা হবে। এখানে বোঝা গেল যে মানুষের প্রতি মায়া মমতা থাকা দরকার। আপনি একজন অমুসলিমকে ইসলামের দাওয়াত দেবেন কিসের স্বার্থে? মানুষের প্রতি মায়া মানবিকতার স্বার্থে। যেহেতু সে জাহান্নামে যাবে, আপনি চাচ্ছেন তাকে মহব্বতের সাথে দাওয়াত দিয়ে আল্লাহর হিদায়তের পথ দেখিয়ে তাকে জান্নাতে নিয়ে যাবেন। এটা মানুষের প্রতি দয়া মায়া ভালোবাসা। সুতরাং যারা ইসলামের দাওয়াত দেয় মানুষকে, তারা কিন্তু আসলেই তাদের হৃদয়ে কি আছে? দয়া মায়া আছে। যারা দাওয়াতের কাজ করে তাদের উদ্দেশ্য হলো যে মানুষ নিস্তার পাক। তাদের উদ্দেশ্য কি যে মানুষ জাহান্নামে যায়? তাহলে তো আলাদা কথা। মানুষ নিস্তার পাক, মানুষ পরিত্রাণ পাক, এই নিয়তে যখন করছে তার মানে হচ্ছে মানুষের জন্য সে দয়া মায়া প্রেম নীতি ব্যবহার করছে, তার ফলে সে মানুষকে সত্যের দিকে আহ্বান করছে। আর এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, তার থেকে উত্তম ব্যক্তি আর কে যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে এবং বলে নেক আমল করে। শুধু ডাকলেই হবে না, দাওয়াত দিলেই হবে না, ওমা আলাই না ইল্লাল বালাক বললেই হবে না, কি করতে হবে? নিজেও কাজ করতে হবে। অপরকে দাওয়াত দাও, নিজে সেটা করো, আর বলো আমি মুসলমান। সে হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি, মানুষের প্রতি মায়া, মানুষের প্রতি প্রেম প্রীতি তার মধ্যে আছে। এই জন্য সে মানুষকে দিনের দিকে আহ্বান করে, সত্যের দিকে আহ্বান করে, ইসলামের দিকে আহ্বান করে। অথচ অধিকাংশ মানুষ এই শ্রেণীর মানুষদেরকে ঘৃণ্য ভাবে, এই শ্রেণীর মানুষদের প্রতি অত্যাচার করে, ভাবের কোনো স্বার্থ আছে। কিন্তু আসলে তাদের স্বার্থটা কি? যে তাকে যদি হেদায়তের পথ দেখাতে পারে তাহলে সে তার এক গুণিময়ে, সে এই কাজে তার এই কাজের বিনিময়ে স্বভাব পাবে, স্বভাবের আশায় করে। কিন্তু আসলে সে মানুষের প্রতি ভালোবাসা রেখে এই কাজ করে, সুতরাং সে ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ। আবু হুরায়রার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস, মুসলমানের উপরে মুসলমানের হক হলো পাঁচটি। হক মানে কি? অধিকার। মুসলমানের উপরে মুসলমানের হক হলো পাঁচটি, এক অপরের প্রতি দয়া মায়া প্রেম প্রীতি সম্মান সম্প্রীতি বজায় রাখার জন্য পাঁচটি হক। বরং অন্য হাদিসে আছে যে আরো বেশি। তো যাই হোক, পাঁচটি হক কি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে রাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া, সালামের জবাব দেওয়া, সালাম আলাইকুম রাহমাতুল্লাহ, তখন আপনি কি বলবেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয় আপনি সালামের জবাব যেভাবে সালাম শুনলেন তার থেকে ভালো ভাবে দেন, অথবা তার থেকে বেশি করে দেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, এটা বেশি হলো না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তখন আপনি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। এক একটা মানে এর পিছনে দশটা করে স্বভাব আছে, আসসালামু আলাইকুম দশটা স্বভাব, ও রহমতুল্লাহ দশটা, ও বারাকাত দশটা, ত্রিশটা। যত বেশি স্বভাব করতে পারবেন তত ভালো। সালাম দেওয়া সুন্নত, কিন্তু সালামের জবাব দেওয়া কি ওয়াজিব। অনেক মানুষ খেয়াল করে না, তাকে সালাম দেওয়া হয় অহংকারের সাথে সালামের জবাব দেয় না। এক তো তার অহংকারের পাপ, আর দ্বিতীয়ত সালাম যে ওয়াজিব, সালামের জবাব দেওয়া যে ওয়াজিব, সে ওয়াজিব তরফ করার পাপ। এই পাপ নিয়ে এমন কিছু মানুষ, গোমরা মানুষ আছে, গোমরা মুখে রাস্তা চলে, আর সালাম দিলে পরে তারা সালামের উত্তরটাও দেয় না। কেউ দেয় তো মুখের ভিতরে দেয়, সালাম আলাইকুম রহমতুল্লাহ। এইভাবে কিছু ভুয়ার লোক আছে যারা এইভাবে সালাম, সালামের জবাব দিয়ে থাকে। এই যে গুয়ার গোমরা বলছি, অনেক ভাই অনেক মিসকিন, তারা মনে করছে এগুলো গালি। দেখেন, কোন ব্যক্তিকে যখন এইভাবে বলা হয় আঘাত দিয়ে, আঘাত করে, তখন নিজের মনে ঠিক করে নেওয়া উচিত না। এটা অনির্দিষ্ট ভাবে বলা, কোন ব্যক্তিকে যখন নির্দিষ্ট ভাবে কাফের ফাঁপে অভিশপ্ত অভিশাপ দেওয়া হবে তখন সে রাগ করবে। কিন্তু আম ভাবে যখন কোন কথা বলা হবে যে এমন লোক যে সালামে এরকম করে জবাব দেয়, সে গুয়া, এটা একটা গালি হলো। কিন্তু যে ব্যক্তি আমার কাছ থেকে, আমার মুখ থেকে এই কথা শুনে এইরকম সালামে জবাব দেয় বলে সে আমার প্রতি রাগ করবে, এটা তার বিপরীত। সে রাগ করবে কেন? তাকে তো আমি নাম ধরে বলি নাই। হ্যাঁ, সুতরাং যদি আমি কোনো আলেমকে বলে থাকি যে আলেম আমপড়া পড়ে, আপনার দেশে জানেন যে সামান্য জ্ঞান নিয়ে তারা ইমামতি করে এবং অনেক দাওয়াতের কাজ করে, দিয়ে বড় বড় আলেমদের ফতোয়া নিয়ে তর্ক করে, এমন তর্কের খাতিরে যদি সেই লোককে বলা হয় যে মিসকিন, তার কাছে ইলম নেই, তো মিসকিন মানে কি? দরিদ্র ফকিরকে বোঝায়, ইলমে মিসকিন। কিন্তু অনেক মিসকিন আছে যারা বাংলাও বোঝে না, সে মিসকিন মনে করে যে আমি তাকে মিসকিন বলে গালি দিলাম, তা অথচ মিসকিন আল্লাহ নবী ছিলেন মিসকিন। দেখছেন, আল্লাহ নবীকে মিসকিন বলছে, আল্লাহ সাহাবা আছেন মিসকিন, ঠিক আছে, এটাই হলো। আল্লাহ নবী চেয়েছেন যে আল্লাহ তুমি আমাকে মিসকিন অবস্থায় মাটিয়ে রাখো মিসকিনদের সঙ্গে, ঠিক আছে, কিন্তু আমি তো সেই মিসকিন বলিনি। কিসের মিসকিন? এই যে বললাম বাংলা ভাষা বুঝতেও মিসকিন, বাংলার জ্ঞান নেই মিসকিন, শরীয়তের জ্ঞান নেই মিসকিন, আমিও মিসকিন, আমিও বহু বিষয়ে মিসকিন, সবার ভেতরে মাতকানা আছে মিসকিন। মিসকিন মানে কি? দুর্বল। মিসকিন সে দুর্বল হতে পারে, তাই এগুলো নিজের নিজের নিজের শরীরে ফিট করে, নিজের ওপরে ফিট করে, আমি কাউকে গালি দিচ্ছি বা অভিশাপ করছি কেউ যেন মনে না করে। বরং যদি সেই দোষ তোমার মধ্যে থাকে তাহলে সেটা কি করো? সংশোধন করে নাও, দূর করে নাও, এটাই হবে ভালো। না ফস করে ফোনা তুলে আমার মধ্যে ছোবল মারবে, এটা তো ভালো লোকের আলামত নয়। এটা হলো কি? শুধু বদনাম করে যে একটা সঠিক জিনিস তাকে আপনি দাবিয়ে দেবেন, এই চেষ্টা। ফেতনাবাজকে জ্ঞানীরায় বিচার করে দেখবেন যে আসলে ফেতনাবাজ কারা। যাই হোক, যদি আমি কাউকে বলি যারা সালামের উত্তর দেয় না তারা গোয়া, তা বলে যারা সঠিকভাবে সালামের উত্তর দেন তারা সেটা তারা রাগ করবে আমার উপরে, এটা কিন্তু উচিত নয়। বরং তাদের মধ্যে এই গুণ থাকলে উচিত হলো কি? সুধরে নেওয়া, সংশোধন করে নেওয়া। যতক্ষণ না আমি কাউকে নির্দিষ্ট করে নাম করে বলেছি অমক লোক আছে যে লোক সালামের উত্তর দেয় না, আছে ভুয়ার, তখন সে আমার উপরে ছোবল মারতে আসবে। আপনি এরকম কেন বলছেন? কি বলে, সাপের লেজে পা দিয়েছেন আপনাকে ছোবল মারে কিনা? আমি তো আপনার নাম ধরে বলিনি। সুতরাং সেই ক্ষেত্রে মানুষের বোঝা উচিত, নিজের জ্ঞান রাখা উচিত। কিন্তু অনেকে বাংলাতেও মিসকিন, ফলে বুঝতে ভুল করে। আরবি কবি বলেছেন, কাম মিন কাউলিন সাহিহিন আফাতুহু মিনাল ফাহমি সাকিমি, কত ভালো ভালো কথা, কত সুন্দর সুন্দর কথা, কিন্তু বোঝার ফলে সেই কথাটা কি হয়ে যায়? তিক্ত হয়ে যায়, মন্দ হয়ে যায়, খারাপ হয়ে যায়, না বোঝার ফলে। অথচ বুঝলে পরে সে জ্ঞান পেত। আপনার যদি দৃষ্টিভঙ্গির শত্রুতা থাকে, দৃষ্টিভঙ্গিতে বিদ্বেষ থাকে, তাহলে আমার কথা, আমার কথা কি ভালো কথাতেও আপনি কি পাবেন? ওই শত্রুতাই পাবেন। যেমন ফুলের মধ্য থেকে মাকড়সা কি পায়? বিষ। আর মৌমাছি কি পায়? মধু হতে পারে একই জিনিস, সেই জিনিস থেকে দুই রকম দৃষ্টিভঙ্গি নিয়ে দেখলে দুই রকম পাবে। আমার কথা থেকে আপনি ভাববেন যে এ আমার শত্রু, আবার আমার কথা থেকে আপনি ভাবতে পারেন যে আমার বন্ধু, দুটোই আপনি করতে পারেন। সুতরাং আল্লাহ মুস্তাহান। নম্বর দুই, ওয়া ইয়াদাতুল মারিদ, যদি কেউ রোগগ্রস্ত হয়, রোগা অসুস্থ হয়, তাহলে তাকে দেখা করতে যাওয়া, সাক্ষাৎ করতে যাওয়া, সান্ত্বনা দিতে যাওয়া। কি বলে সান্ত্বনা দেবেন? আজামে কেউ যদি অসুস্থ থাকে তাকে দেখা করতে গিয়ে কি বলে সান্ত্বনা দেবেন? একটা লোক তার অসুখ, সে অসুখ হয়েছে, মনে করেন গলাটা এখানে ফুলেছে, যে আপনি দেখা করতে গেছেন, তাকে কি আপনি বলে সান্ত্বনা দেবেন? গলাটা ফুলেছে, দেখবে দক্ষিণ পাড়া হয়েছে, অমুকের মতো গলা ফুলেছে, দুদিন ছাড়া বাঁচেনি রে, এও হয়তো বাঁচবে না, তাই না? রোগীর সামনে কি বলতে হয়? রোগীর সামনে যদি এই সমস্ত কথা বলেন তার রোগ বাড়বে না কমবে? টেম্পারেচার বেড়ে যাবে, তাই না? না আমি আর বাঁচবো না। রোগীর সামনে সাধারণত মহিলারা, আবার মহিলারা আমার প্রতি রাগ করবেন, সাধারণত মহিলারা এই রকম আটাং পাটাং আবল তাবল বলি বলে থাকে রোগীর সামনে, বলা উচিত না। হাসপাতালে দেখবেন রোগীকে দেখতে গিয়ে তার কাছে, হ্যাঁ গো অমকে হয়েছিল, অমক হয়েছিল, আমাদের অমক, আমার পালাতো ভাই, তাকে তো ভাইয়ের অমক হয়েছিল, সে বেশি দিন বাঁচেনি, এ বেশি দিন বাঁচবে না, এইরকম করে রোগীর সামনে বলা উচিত নয়। কারণ সে নিরুৎসাহ হয়ে যায় আর নিজের জীবনে নিরাশ হয়ে যায়, মাথার যে একটা শক্তি হারিয়ে ফেলে। সুতরাং তার সামনে গিয়ে কিরকম আশাবাদী হইতে হবে এবং আশাবাদিতামূলক কথা তার সামনে বলতে হবে, না না না ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, আল্লাহর রহমত ভালো হয়ে যাবে। এই জন্য আর যদি কষ্ট পায় সেই কষ্টের ফলে তুমি সওয়াব পাবে। কষ্ট হচ্ছে ভাই, খুব কষ্ট হচ্ছে ভাই, সদ ধৈর্য ধরো ভাই, তুমি সওয়াব পাবে। এই জন্য বলতে হয় লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। আর যদি আপনি তার জন্য দোয়া করতে চান, ঝাড়ফুঁক করতে চান না, তাহলে রাব্বা আযহিবিল বাস, রাব্বা নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক, শিফা লা ইউগাদিরু সাকমা, এই বলে দোয়া করে আপনি তাকে ঝাড়ফুঁক করতে পারেন, শিফার দোয়া দেবেন, তাকে আরোগ্যের দোয়া দেবেন এবং তাকে রোগ মুক্তির জন্য মোনাজাত, মোনাজাত মানে কি দোয়া, মোনাজাত মানে হাত তুলে না, তো মোনাজাত করবেন আল্লাহর কাছে যে আল্লাহ যেন রোগ মুক্তি দান করেন। তো মোট কথা মুসলমানের উপরে মুসলমানের দ্বিতীয় হওয়া হলো কি, যে সে অসুস্থ হলে দেখা করতে যাবে এবং দেখা করে সান্ত্বনা দিতে যাবে, আগুনে ঘি ঢালতে যাবে না, কিংবা কাটা ঘায়ে নুনের ছিটান দিতে যাবে না, তার ব্যথাকে বর্ধন করতে যাবে না, বরং তার ব্যথা যাতে প্রশমিত হয়, কমে যায়, সেই চেষ্টা তাকে চালাতে হবে। নম্বর তিন, ইত্তিবাউল জানায়েজ, মারা গেলে পরে তার জানাজা যখন যাবে কবরস্থানের দিকে, নামাজ জানাজা পড়ে তখন দাফন করা হবে, তার পেছনে যাওয়া, তার অনুসরণ করা, তার সঙ্গে যাওয়া। তারা কোন জানেন এর স্বভাব আছে, কি স্বভাব আছে? যদি কেউ জানাজার নামাজ পড়ে তাহলে এক কিরাত পরিমাণ স্বভাব, যদি কেউ জানাজার নামাজ পড়ার পর তার সঙ্গে কবরস্থানে দাফন হওয়া পর্যন্ত সাথে যায়, সাথে থাকে, তাহলে তার দুই কেরাত পরিমাণ স্বভাব। হুজুর কেরাত কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে কেরাত হলো বড় একটা পাহাড়ের সমান, অন্য রেওয়ায়েতে আছে উহুদ পাহাড়ের সমান। আল্লাহ আকবার, পাহাড় দেখেছেন? উহুদ পাহাড় দেখেছেন মদিনায়? কত বড়, এই লম্বা হয়ে চলে গেছে, বিশাল পাহাড়। তবে হ্যাঁ, দুনিয়াতে আরো বড় বড় পাহাড় আছে, কিন্তু উহুদ পাহাড় ছোট নয়, উহুদ পাহাড়ের মতো এক কেরাত। এবারে দুই কিরাত স্বভাব, কেউ ব্যাঠন করে বলে হুজুর এত স্বভাব কোথায় রাখবো, কেন রাখার কি জায়গা কমি আছে নাকি আল্লাহর কাছে? রাখার জায়গা কি কমি আছে না? তুমি তোমার ঘরে তাকে রাখবে স্বভাব, আল্লাহ রাখবেন, আল্লাহর কাছে রাখবেন। সুতরাং যত পারো স্বভাব কামিয়ে নাও, এক কিরাত মানে উহুদ পাহাড়ের সমান। যদি দুই কিরাত না পারো তো কমসে কম এক কিরাত স্বভাব আদায় করার জন্য, অর্জন করার জন্য জানাজার নামাজে শরীক হও, জানাজার নামাজে শরীক হও। এটা হচ্ছে মুসলমানের উপরে মুসলমানের হক। সেখানে দোয়া করবে তার জন্য যে মারা গেছে, আল্লাহ তুমি একে দয়া করো, এর প্রতি রহম করো, ইত্যাদি, আজাব কবর থেকে বাঁচাও, ইত্যাদি ইত্যাদি। নম্বর তিন, ইজাবাতুদ দাওয়া, নম্বর তিনে চার, নম্বর চার ইজাবাতুদ দাওয়া, সে যদি দাওয়াত দেয় তাহলে সেই দাওয়াত কবুল করবে। দেখেন দাওয়াত কবুল করা জরুরি ওয়াজিব, কিন্তু দাওয়াত খাওয়া জরুরি নয়, দুটো পার্থক্য আছে। একটা লোক আপনাকে দাওয়াত দিল, আরে ভাইয়া ভাই দাওয়াত কবুল করলাম, দাওয়াত কবুল না করা জায়েজ নয়, দাওয়াত কবুল করা ওয়াজিব। কিন্তু আপনি দাওয়াতের মজলিসে এমন জিনিস রেখেছেন, মনে করেন আপনি যেখানে দাওয়াত যেখানে বসাচ্ছেন সেখানে মিউজিক চলছে, ফিল্ম চলছে, গান চলছে, অথবা সেখানে আপনি কিছু কিছু লোককে মদ দেবেন, মদ খাওয়াবেন, হারাম জিনিস খাওয়াবেন, সেই রকম দাওয়াতে অংশগ্রহণ করা যায় নয়। সুতরাং দাওয়াত কবুল করা ওয়াজিব, কিন্তু দাওয়াত খাওয়া ওয়াজিব নয়। আপনি যদি এরকম কিছু দেখেন বরং সে না যাওয়াই ওয়াজিব, যদি মিউজিক থাকে, যদি এমন কিছু থাকে হারাম জিনিস, সেখানে আপনার জন্য না যাওয়াটাই ওয়াজিব। দাওয়াত কবুল করে নিয়েছেন কিন্তু যেতে পারলেন না, সেটা আলাদা কথা। নম্বর ৫, তাশমিতুল আফিস, কেউ যদি হাঁচি দেওয়ার পর, ছিকি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলে, তবে তার জবাবে কি বলতে হয়, ইয়ারহামুকাল্লাহ। দোয়ার বদলে দোয়া দেওয়াটা, মানে দোয়ার, একজন মুসলিম যখন হাঁচি দিয়ে আলহামদুল আল্লাহ প্রশংসা করবে, তখন তার জন্য দোয়া করা উচিত। কেন হাঁচি হয়, ছিকি কেন হয়, হাঁচি কেন হয়, সর্দির আলামত, নাকের ভিতরে ওই পানি জমে গিয়ে কোথাও আটকে যায়, কিংবা হাওয়ার সাথে সেটা হিলে, এভাবে হিলতে থাকে, ফলে যখন নাকের যে রন্ধ্র আছে সে রন্ধ্রে হালকা টাচ করে তখন সুড়সুড়ি বা কাতুকুতু মনে হয়, তখনই আপনার কি হয়, ছিকি আসে। আর দেখবেন অনেক সময় ছিকির সাথে পানি নেমে আসে, ঠিক কিনা? আর তার মানেই হলো যে কোন লাইনে আপনার কি ছিল, ডিস্টার্ব ছিল কিংবা জমে ছিল, সেটা ক্লিয়ার হয়ে গেল। আর যখন ক্লিয়ার হয়ে গেল তখন আরাম লাগে। এই জন্য দেখবেন অনেকে এভাবে চুল ভরে কিংবা পালক ভরে হাঁচি দেবে না, ছিকি দেয়। কেন? মাথাটা হালকা হয়, আর মাথা হালকা হওয়ার জন্য, তার নাকের রন্ধ্র পরিষ্কার হওয়ার জন্য আল্লাহর প্রশংসা করা হয়, আলহামদুলিল্লাহ। যখন আপনি তাকে আলহামদুলিল্লাহ বলতে শুনবেন ছিকি দেওয়ার পর, তখন আপনি জানবেন যে হয়তোবা অসুস্থ, এটা রোগ, একটা রোগ হতে পারে। এটা যদি মনে করুন না সরে, ছিকি দেওয়ার পর সরে যায়, যদি না সরে তো কেমন কত অস্বস্তি লাগবে, তাই না? অস্বস্তিকর ব্যাপার। সুতরাং এ রোগ থেকে মুক্তি পেল বা রোগ থেকে মুক্তি পা, এই বলে আপনি দোয়া করবেন যে আর হামুকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম করুক, যেন সর্দি ফর্দি না হোক, তাই না? ইয়ার হামুকাল্লাহ বলে দোয়া করবেন। যখন দেখলেন যে আপনার জন্য ইয়ার হামুকাল্লাহ বলে দোয়া করলে করলো ওই লোকটা, তখন তার দোয়ার বদলে আপনি দোয়া করবেন, কি বলবেন, ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইয়ুসলিহ বালাকুম, আল্লাহ আপনাকে হেদায়েত করুন এবং আপনার অন্তরকে সংশুদ্ধ পরিশুদ্ধ করুন। তো এই হলো হাঁচির জবাবে, বা হাঁচি যখন দেবে কেউ বা ছিঁকি দেবে, সে যদি আলহামদুলিল্লাহ বলে তবে, আলহামদুলিল্লাহ না বললে পরে তার, মানে তার জন্য ইয়ারহামুকাল্লাহ বলা জরুরি না। সুতরাং কি হলো, এই পাঁচটি অধিকার, পাঁচটি হক মুসলমানের ওপরে আছে। অন্য মুসলিম শরীফের অন্য বর্ণনায় আছে, হাক্কুল মুসলিম আর মুসলিমের চেক, বুঝলাম না যে আরো কিছু বেশি আছে, ৬টি, এখানে বলা যে ৬টি। তো এগুলো কি কি ছয়টি, ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তার সঙ্গে সাক্ষাৎ করবে সালাম দাও, ওয়া ইজা দাআকা ফাজিবহু, দাওয়াত দিলে গ্রহণ করো, ওয়া ইজা তানসাহাকা ফানসাহ লাহু, এইটা হচ্ছে অতিরিক্ত। যখন তোমার কাছে পরামর্শ চাইবে, নসিহত চাইবে, উপদেশ চাইবে, তখন তুমি তাকে উপদেশ দাও, সঠিক উপদেশ দাও, তাই না? এখন যদি পরামর্শ নিতে আসে মনির ভাই আমার কাছে যে হুজুর অমুক জায়গাতে জমিটা আছে, নেওয়া ভালো হবে নাকি, এই এত টাকা দাম বলছে, নেবো না নেবো না, তখন আমার মনে মনে হচ্ছে জমিটা আমার নিলে ভালো হতো, না ওটা নেন না, আবার খারাপ না, উদ্দেশ্যটা কি আমি নেবো, এটা কি হল, নসিহত হলো, নসিহত মানে হচ্ছে হিতাকাঙ্ক্ষা, হিতাকাঙ্ক্ষা বললেন বাংলাতে হিত আকাঙ্ক্ষা, ভালোর আকাঙ্ক্ষা, ভালোর কামনা, আপনি মুসলমানের প্রতি ভালো কামনা করবেন, এটাকে বলে হিতাকাঙ্ক্ষা, আমি আর তোমার হিতাকাঙ্ক্ষী, তোমার ভালো হোক এটা চাই। আর আগেই হাদিসে শুনলেন যে মুসলমান নিজের জন্য যা পছন্দ করে অপ্রয়োজন, আমার যদি মনে মনে জমিটা লোভ হয় সে যদি আমার কাছে পরামর্শ নিতে আসে, উপদেশ নিতে আসে, তখন আমারও বলা উচিত কি না জমিটা ভালো, কারণ আমি জানি যেটা ভালো। আর যদি আমি ভালো জেনে ওকে বলি না খারাপ, তাহলে কি হলো, এটা খেয়ানত হয়, এতে খেয়ানত হয়। সুতরাং এই হলো মোটামুটি ছটা হক। ছটা হক যদি মুসলমানরা পালন করে তাহলে তারা এক অপরের অধিকার আদায়করণে সহযোগিতা করবে এবং নিজস্ব যে হক আছে সেই হক আদায় করবে যে আল্লাহ তাআলা তাদের উপরে রেখেছেন। শেষ হাদিস আবু উমারা বালা ইবনে আযম রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবঈন ওয়া নাহানা আন সাবঈন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাতটা বিষয়ের আদেশ দিয়েছেন আর সাতটা বিষয়ে নিষেধ করেছেন। সাতটা কাজ করতে আদেশ দিয়েছেন আর সাতটা কাজ করতে নিষেধ করেছেন। সাতটা কাজ করতে আদেশ দিয়েছেন কি? আমার আনা বে ইয়াদাতিল মারিদ, যেন আমরা রোগীকে দেখা করতে যাই, ওয়াইতিবাই জানাজা, জানাজায় অংশগ্রহণ করি, তাসমিয়াতুল আফেস, হাঁচি দেওয়া বা ছিকি দেওয়ার পর যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে তার জবাবে কি বলি, ইয়ার হামকাল্লা, ওয়া ইবরার এল মুকসিম, যদি কেউ কসম খায় তাহলে তার কসমকে কি করি, রক্ষা করি, তার শপথ রক্ষা করি। কেমন হুজুর? জয়নাল ভাইয়ের কাছে গেলাম, হুজুর আসুন পেপসি খান। না ভাই আমি পেপসি খাব না, আল্লাহর কসম আপনাকে পেপসি খেতে হবে। আমি বললাম বড় দিতে আপনি আমার আল্লাহর কসম করেছেন আপনি বুঝে নেন, কিন্তু না, এই কসমটাকে এই শপথটা আপনি যে করলেন আল্লাহর নামে এই শপথটা রক্ষা করার জন্য একটা ঠিক আছে। দেখে কি বলা হয়, শপথ রক্ষা করা মানে আপনি চাপ দেওয়ার জন্য আমাকে আল্লাহর কসম খেলেন, তো সেই কসমটাকে রক্ষা করার কি বলা হয়, ইবরারুল মুকসিম, সে কসম খেয়েছি কসমটা ধরেন রক্ষা। এখন যদি আমি খানা খাই তো আপনার কি হবে, ক্ষতি হবে। সুতরাং কসম যে করবে সেই কসমটাকে রক্ষা করা, তাহলে কি হারাম কসম করলে হবে? না, হারাম কসম না, যেটা বৈধ সেটা সেটা হবে। ওয়া নাসরিল মাজলুম, অত্যাচারিতকে সাহায্য করা, ওয়া ইজাবাতুদ দাঈ, যদি কেউ দাওয়াত দেয় তাহলে তা গ্রহণ করা, ওয়া ইফসাউস সালাম, আর সালাম প্রচার করা। ওখানে সালামের জবাব ছিল তাই না, এখানে গিয়ে সালাম প্রচার করো, সালাম প্রচার করতে হবে, যেখানে সাক্ষাৎ হবে সালাম দেবেন, ঘুরতে ফিরতে সালাম দেবেন, বাড়িতে সালাম দেবেন, বাড়িতে যখন ঢুকবেন কেউ থাকা না থাক সালাম দেবেন, সালাম হোক আলাইনা ওয়ালা ইবাদিল্লাহ সালেহিন, বাড়িতে কেউ না থাকলে এইভাবে সালাম দেবেন, সালাম আলাইনা ওয়ালা ইবাদিল্লাহ সালেহিন, আর কেউ থাকলে সালাম আলাইকুম, নিজের স্ত্রীকে সালাম দেবেন, মা বাপকে সালাম দেবেন, বাচ্চাদেরকে সালাম দেবেন। অনেকে ভাবে নিজের বউকে বাকি সালাম দেবো, তাই না, কিন্তু নিজের বউকেও সালাম দিতে হবে। তো এইভাবে সালাম দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যতক্ষণ না আপোষে সম্প্রীতি প্রতিষ্ঠা করেছো, মহব্বত সৃষ্টি করেছো, ততক্ষণ জান্নাতে যাবে না। আমি তোমাদেরকে সেই কাজ বলে দেবো না কি যে কাজে সম্প্রীতি বৃদ্ধি পায়, আপোষে সালাম সুসালাম বাইনাকুম, আপোষে সালাম প্রচার করো। সুতরাং সালাম জিনিসটা খুব ভালো। আজকে দুপুরে এক ভাই বলছিলেন যে সালাম কি হয়েছে, সালাম ভাই, সালাম ভাই বলা হবে নাকি কি বলতে হবে, আসসালামু আলাইকুম। অনেকে অনেক রকম কাটিং এর কায়দা সালাম বলে, কেউ সোনার সালাম দেয়, কেউ লোহার দেয়, কেউ রূপার দেয়, তাই না, নানা রকমের সালাম আছে। সোনার সালাম দিতে হবে কিরকম, আসসালামু আলাইকুম। সুতরাং সালাম প্রচার করতে আদেশ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া নাহানা, এই সাতটা হয়ে গেল, এবার নিষেধ কি করেছেন, নাহানা আন খাওয়াতিন আও তাখাফতুম বিজ্জাহাব, সোনার আংটি ব্যবহার করতে হা নিষেধ করেছেন। আমার যেন সোনার আংটি, স্বর্ণের আংটি ব্যবহার না করে, হুজুর চারানা সোনা, না না চারানা সোনা, সোনা যখন আরাম করে যখন সব চারানাই হোক, আর দোয়ানাই হোক, আর পাঁচানাই হোক, কেন, এতে পুরুষের জন্য অহংকার আছে। এরকম রেশমের কাপড়, রেশমের কাপড় পরতে নিষেধ কেন, এটা অহংকার পুরুষ, মহিলারা পুরুষ, মহিলাদের জন্য হালাল সোনা এবং রেশম, পুরুষের জন্য হারাম। সুতরাং পুরুষ চালানাও পারে না, না চালানা বিপদে আপদে কাজে লাগবে, ঠিক আছে পকেটে নিয়ে যা, পকেটে রাখতে পারো তো বিপদে আপদের সময়, হাতে আঙুলে রাখতে কে বললো। সুতরাং পুরুষের জন্য একেবারেই স্বর্ণ জায়েজ নয়। ওয়া আনসুর বিন বিল ফিদ্দা, রূপা রৌপ্য চাঁদির পাত্রে পান করা, সোনা চাঁদির পাত্রে পান করা যাবে না, সোনা চাঁদির প্লেটে খাওয়া যাবে না, যেমন ব্যবহার করা যাবে না। এটা মহিলারাও করতে পারে না, তাই না? মহিলারা অলংকার করতে পারে, কিন্তু সোনা চাঁদির পাত্রে খেতে পারে না। আনিল মায়াসির আল হুমর, অর্থাৎ রেশমের জিমপোষ, রেশম যেমন পুরুষে ব্যবহার করতে পারে না, তেমনি রেশমের বেড কভার, রেশমের জিমপোষ, জিমপোষ মানে ঘোড়ার উপরে যেটা বিছানো হয়, তাই না, গদি যেটা, তো গদিকেও আপনি ব্যবহার করতে পারেন না। আর যাবতীয় আপনার কাস্তি, ইস্তাবরা, দিবাস, তখনকার যুগের এক একটা রেশমের নাম, বর্তমানে যত রকমের রেশম এবং সিল্ক আছে, এই সমস্ত কি পুরুষের জন্য ব্যবহার করা বৈধ নয়। এই জন্য সাতটা জিনিস আদেশ এবং সাতটা জিনিস নিষেধ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন ইসলামী আদব আমরা মেনে চলতে পারি, একে অপরের অধিকার বজায় রাখতে পারি। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।